ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال تعالى إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قيل لمن يا رسول الله قال لله ولرسوله ولعامة المسلمين ولأئمتهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بھئی آپس کی بات چیت بند کریں اور بات کو چھان اور توجہ سے سننے کی فکر کریں বলতে যে ভাই আপসে কথাবার্তা বন্ধ করে দিই কথাগুলিকে খুব ধ্যানের সাথে এবং মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করি আদমি মহতাজ বনকর তালিব বনকর আল্লাহ কি বাত কো আজমত ও ধ্যান সে সুনতা হ্যায় আমল কি নিয়ত সে সুনতা হ্যায় আল্লাহ তাআলা শানহু ইসে আমল কি তৌফিক আতা ফরমাতে হ্যায় আর ইসকি নিয়ত কি মুতাবিক উসে সাথ মামলা ফরমাতে হ্যায় তো বলতেছেন যে ভাই মানুষ যখন নাকি নিজেকে তালেব মনে করে আগ্রহ সহকারে নিজেকে মহতাজ মনে করে দিনের কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে তো আল্লাহ জাল্লা শানহু তার নিয়ত অনুযায়ী তার দিনের চাহিদা অনুযায়ী তার সাথে আল্লাহ জাল্লা শানহু মুআমালা করেন তাকে আমলের তৌফিক দেন মহতম দোস্ত বুজুর্গ ভাইও ইস পুরি কায়নাত কা খালিক ওর মালিক এক আল্লাহ হ্যায় اللہ ہی نے اپنی قدرت سے اس پوری کائنات کو پیدا کیا ہے آسمانوں کو زمینوں کو سورج ستاروں کو سمندروں کو ہواؤں کو اور جتنی مخلوقات اور ہیں 18,000 مخلوقات ان سب کو اللہ نے محض اپنی قدرت کاملہ سے پیدا کیا ہے. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. حضرت بولتسن جے اللہ جل شانہ ای پوری کائنات پوری سرشتی پورا سرشتیر ایک ماتر سرشتی کرتا তিনি নিজ কুদরতের দ্বারা এই আসমান আর জমিন পাহাড় পর্বত নদ নদী পানি বাতাস এবং যত মুলুক আমরা দেখছি যত সৃষ্টি আমরা দেখতেছি এই সমস্ত সৃষ্টিকে নিজ কুদরতের দ্বারা সৃষ্টি করতেন. এই কায়নাতের সৃষ্টিকর্তাও আল্লাহ জানা শানহু এবং মালিকও তিনি. ہمیں جو نظر آ رہا ہے لوگوں کے پاس دنیا کی یہ تمام چیزیں اور ہم یہ سمجھتے ہیں یہ ان کے مالک ہیں, یہ ان کے مالک نہیں ہے. اصل مالک یہ حقیقی تو اللہ ہی کی ذات ہے. تو بہت سن جی ہمارا دیکھتے تھے یہ مانوش کے ہاتھ انیک جنس انیک جنس مانوش مالک کہو مالک کہو مالک نہ کہو کون جنس مالک کہو کون جنس مالک نہ یہ بھاوے جو ہمارا دیکھتے تھے. تو بہت سن جی بھائی یہ ہم نے دیکھا কিন্তু আসল মালিক একমাত্র আল্লাহ জাল্লা শানহু. ইসিলিয়ে আমরা দিন দেখতে রেতে হ্যায় দুনিয়া কবি কিসি কে পাস হোতি হ্যায় কিসি অর কে পাস চলি জাতি হ্যায় দুনিয়া কি ইয়ে তমাম চিজে মুলক ও মাল কি এক হি আদমি কে পাস নাহি রেতা বলকে ও মালিক হাকীকি জিসে দেতা হ্যায় উসি কে পাস জাতা হ্যায় ওহি হাকীকি মালিক হ্যায় ওহি দুনিয়া কি তমাম চিজো পর মুতাসাররিফ হ্যায় কায়নাত কে পুরে নিজাম পর আল্লাহ হি কা তাসাররুফ হ্যায় مخلوق میں سے کسی ایک کا بھی تصرف نہیں ہے. تو بولتے جی بھائی جن ہمارا راتری دن دیکھتے تھے آج کے بارے ایک کے ہو ایک جنیسر مالک آگامی دن وہ جنیسر مالک ان ہوئے جائے کہ ہو بادشاہ آج کے یہ بادشاہ ہی آبار ان کے دیے دوا ہے. بولتے سن جی اللہ جل شانہ تینی اصل مالک تینی جا جان تائی کریں جا کے دیتے جان تا کے دین جا سے کے نیا جان چھینائی نین تا سے کے چھینائی نین. বলতেছেন যে এই সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা যেরকম আল্লাহ জাল্লা শানহু এই সমস্ত জিনিসের মালিকও তিনি. এই সমস্ত জিনিসকে তিনি পরিচালিত করতেছেন, এই সমস্ত জিনিস তিনির হাতেই পরিচালিত হইতেছে. জো আল্লাহ রোজা বা সূরজ কো মশিক কি তরফ সে তুলু করতা হ্যায় আপনি কুদরত সে আর ফির ওয়াহাঁ সে তুলু করকে উসকো ওয়াহাঁ সে চালাতা হ্যায় আর উসে কমজোর হালত মে মশিক কি তরফ সে নিকালতা হ্যায় اور پھر اسے میرے دوست آہستہ آہستہ اسے تیزی پر لاتا ہے اور وہ ایک وقت آتا ہے کہ وہ اپنی پوری تیزی کے ساتھ آسمان پر آ کر میرے دوست چل رہا ہے. پھر وہی اللہ اسے تیزی پر لانے کے بعد اسے تیزی سے نیچے میرے دوستوں اس کی طاقت کو خدا کم کرتا چلا جاتا ہے یہاں تک کہ غروب کے وقت میں وہی سورج جو جس حالت میں طلوع ہوا تھا اسی حالت میں خدا اس سے ڈوبتا ہے. তো বলতেছেন যে ভাই যে সূর্য প্রতিদিন যে আল্লাহ জাল্লা শানহু সূর্যকে যে কুদরতের দ্বারা প্রতিদিন উঠাইতেছেন প্রতিদিন চালাইতেছেন. বলতেছেন যে সকালে পূর্ব দিক থেকে উঠতেছে আবার ডুবতেছে, সকালে কত দুর্বল অবস্থায় উঠতেছে. বলতেছেন যে আস্তে আস্তে যখন উপরে উঠতেছে তার তেজিকে তার আলোকে বাড়াইতেছেন, বাড়াইতে বাড়াইতে যখন নাকি মধ্যখানে আসে তখন তার পুরা তেজি এবং পুরা তার আলো. বলতেছেন যে আবার যখন পশ্চিম দিকে আস্তে আস্তে নামতে থাকে তার আলো কমতে থাকে, কমতে কমতে শেষ পর্যন্ত যখন ডুবে তখন প্রথম অবস্থার মতো এইভাবে দুর্বল অবস্থায় উঠছিল ওইভাবে দুর্বল অবস্থায় সে আবার ডুবে যায়. যে আল্লাহ তিনি তার কুদরতের দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে প্রতিদিন সূর্যকে উঠাইতেছেন ডুবাইতেছেন. জো আল্লাহ রাত কো দিন সে বদলতা হ্যায় দিন কো রাত সে বদলতা হ্যায় وہی اللہ دنیا میں جتنے حالات انسانوں پر اور مخلوقات پر جتنے حالات آ رہے ہیں یہ حالات اسی کے لانے سے آ رہے ہیں. وہی حالات کو بدلنے والا ہے, اچھے حالات بھی وہی لاتا ہے اور انسانوں کے حالات کو وہی بگاڑتا ہے. اور کسی مخلوق کے ہاتھ میں کچھ نہیں ہے, سب کچھ ایک اللہ ہی کی ذات ہے. তো বলতেছেন যে ভাই ওই আল্লাহ রাত্রকে দিনের দ্বারা পরিবর্তন করেন, দিনকে রাত্র দ্বারা পরিবর্তন করেন, রাত্র আনেন দিনে আনেন ভাবে ওই আল্লাহ মানুষের মধ্যে যত অবস্থা আসতেছে যত হালাত আসতেছে ভালো হালাত আসতেছে মন্দ হালাত আসতেছে, বলতেছেন যে এই হালাতগুলি কোন মানুষ আনতে পারে না, একমাত্র আল্লাহ জাল্লা শানুহু তিনিই মানুষের জন্য ভালো অবস্থাও আনেন, মানুষের জন্য খারাপ অবস্থাও আনেন। দুনিয়ার মধ্যে যত অবস্থা আসতেছে ভালো মন্দ, এই সব অবস্থা আল্লাহ জাল্লা শানুহুর হুকুমেই আসতেছে, আল্লাহই আনতেছেন। সব কিছু আল্লাহই কি জাত হ্যাঁ বলতেছেন যে সব কিছু একমাত্র আল্লাহর জাতের থেকেই হইতেছে, বাকি তমাম মখলুকাত মহতাজ হ্যাঁ ইনকি হাত মে কুছ নেই হ্যাঁ, বাকি সমস্ত মখলুক মুখা থেকে মহতাজ, তাদের হাতে কোনো জিনিস নাই। ইন মখলুকাত মে ইন মখলুক ইনসান হ্যায় আল্লাহ নে ইসকো পয়দা কিয়া হ্যায়, বলতেছেন যে এই মখলুকের মধ্যে হইতে একটা মখলুক সৃষ্টি, মানুষ মানুষকেও আল্লাহই সৃষ্টি করতেন। اور ان تمام انسانوں کو چاہے بادشاہ ہو وزیر ہو مالدار ہو غریب ہو کالا ہو یا گورا ہو جو بھی ہو مرد ہو یا عورتیں ہوں ان سب کو اللہ نے اپنی قدرت سے پیدا کیا ہے اور ان کو ان سب کا پیدا ہونے کا جو مادہ ایک ہی ہے پانی کا ناپا خطرہ ہے اور اللہ نے سب کو ماں کے رحم میں اپنی قدرت سے بنایا ہے اور اللہ نے سب کو ماں کے رحم سے পেদাইশ ও বিলাদত কে রাস্তে কি দুনিয়া মে উজুর বখশা হ্যায়। তো বলতেছেন যে ভাই এই মানুষের মধ্যে ছোট বড় এই মানুষের মধ্যে পুরুষ মহিলা বলতেছেন যে সাদা কালো যত রঙের মানুষ আছে যত ধরনের মানুষ আছে এই সমস্ত মানুষকে আল্লাহ কুদরতের দ্বারা সৃষ্টি করতেন, একই নিয়মে সৃষ্টি করতেন। বলতেছেন যে একটা নাপাক ফোঁটা পানির দ্বারা সৃষ্টি করতেন, মায়ের পেটের মধ্যে আল্লাহ কুদরতের দ্বারা সৃষ্টি করতেন, এবং একই নিয়মে এই মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে ওজুদে আনতেন, মানুষকে দুনিয়ার মধ্যে বলতেছেন যে পাঠাইতেছেন। দুনিয়া মে পেদা হোনে কে বাদ ইনসান কি পরবরিশ কা নিজাম ভি আল্লাহ নে এক হি রাখা হ্যায়, চাহে গরিব হো মালদার হো, খানা কুছ ভি খায়ে সাথে দোস্তো রুখি সুখি রোটি খায়ে, আর মে দোস্ত মালদার আচ্ছে সে আচ্ছে খানে খায়ে, লেকিন খানা খানে কে বাদ পেট মে জানে কে বাদ আল্লাহ হি আপনি কুদরত সে ইন ইনসানো কি পরবরিশ করতা হ্যায়, আর ইনসানো কি জো জরুরত হ্যায় তাকত আর কুবত জিতনি জো চিজে জরুরত হ্যায় আল্লাহ আপনি কুদরত সে ইনে আতা ফরমাতা হ্যায়। ইয়ে বাত নেই হ্যায় কি রুকি সুকি খোরাক রোটি খানে ওয়ালে কে লিয়ে কমজোরি আ জাতি হ্যায় আর আচ্ছে খানে ওয়ালো কে লিয়ে কুওত হাসিল হোতি হ্যায়, নেই নেই রুকি সুকি রুকি টোটি পেট মে জানে কে বাদ আল্লাহ আপনি কুদরত সে ইস গরিব কো আপনি কুদরত সে তাকত দেতা হ্যায় আর জিতনি উসে জিন্দগি কি জরুরতে হ্যায় খুদা আপনি কুদরত সে পুরি করতা হ্যায়। তো বলতেছেন যে ভাই এই মানুষের জন্য যত জরুরত আছে সব জরুরতকে আল্লাহ কুদরতের দ্বারা সৃষ্টি করেন, কুদরতের দ্বারা ব্যবস্থা করেন। বলতেছেন যে মানুষের খাওয়া দাওয়ার যে জরুরত এই জরুরত একই নিয়মে মানুষের জন্য যত জিনিস দরকারি বলতেছেন যে এই সব একই নিয়মে আল্লাহ জাল্লা শানুহু মানুষের জন্য ব্যবস্থা করেন। বলতেছেন যে মানুষ যে ভালো খানা খাইতেছে, যে সাধারণ খানা খাইতেছে, যে শুকনা রুটি খাইতেছে, যে একবারই সাধারণ খানা খাইতেছে, যে ভালো খানা খাইতেছে, উত্তম খানা খাইতেছে, বলতেছেন যে এই সব খানা মানুষের পেটে যায়, সেখানে আল্লাহ জাল্লা শানুহু কুদরতের দ্বারা তার যত জরুরত আছে সব জরুরতগুলির ব্যবস্থা করেন, তার জন্য শক্তি দরকার শক্তির ব্যবস্থা করেন। বলতেছেন যে তার জন্য যা কিছুর দরকার আল্লাহ কুদরতের দ্বারা সব কিছুরই ব্যবস্থা করেন, এরকম না যে সাধারণ খানা খাইছে এই সাধারণ খানার দ্বারা তার কোনো শক্তি কম হবে, আর যে ভালো খানা খাইছে উত্তম খানা খাইছে তার শক্তি বেশি হবে, এরকম না। বরং আল্লাহ জাল্লা শানুহু সাধারণ যে খানা খাইল শুকনা রুটি যে খাইল তার জন্যই শক্তি, তার জন্য শক্তির ব্যবস্থা করেন, তার যে তার শরীরের মধ্যেও শক্তি আছে বলতেছেন যে, এবং যে উত্তম খানা খাইল তার শরীরেও শক্তি আছে বলতেছেন আল্লাহ জাল্লা শানুহু একই নিয়মে মানুষের সব জরুরত পুরা করবে। আরে রিকশা চালানে ওরা তো রুটি সুখি রুটি খাওয়ে উসে তাকত কম দেতা বলতেছেন যে একজন যদি রিক্সা চালক সে তো সাধারণ খানা খাইতেছে শুকনা রুটি খাইতেছে সাধারণ খানা খাইতেছে তার শরীরে এই শক্তি কে দেন, কম দেতা তাকত কে দেন তার শরীরে এই শক্তি কে দেন আল্লাহ। আমারই আকল কে কেতি রুকি সুকি রুটি খানে ওয়ালা তো কমজোর হোনা চাইয়ে, বলতেছেন যে আমাদের আকল তো এই কথা বলতেছে যে সাধারণ খানা খায় শুকনা রুটি খায় তার শরীরে তো শক্তি না হওয়া চাই। দেখেন মিল কে চালানে ওয়ালে সে যে বহুত উমদা খানা খাতে হ্যাঁ ইসে জাদা তাকত ইসকো জরুরত হ্যায় আল্লাহ উসকো ইতনি তাকত দেতা হ্যায়। তো বলতেছেন যে ভাই মিলের মালিক, ফ্যাক্টরির মালিক যা যে উত্তম থেকে উত্তম খানা খায়, বলতেছেন যে তার শরীরে যে শক্তি এর চেয়ে বেশি শক্তি একজন রিক্সা চালকের শরীরে আল্লাহ জানা চানুহু দিয়া দেন। মেরা জিজু মেরে ভাইও, জিস তরিকে সে আল্লাহ নে তমাম ইনসানো কো এক হি রাস্তে সে পেদা কিয়া হ্যায়, চাহে ও কোই ভি হো, হ্যাঁ, ওর তমাম ইনসানো কো মা কে রহম নেহি বানায়া হ্যায়, চাহে ও কোই ভি হো, ওর সবকো মেরে ভাইও বিলাদত কে রাস্তে সে আল্লাহ নে দুনিয়া মে উজুদ বখশা হ্যায়, তো জেসে দুনিয়া কে ইনসানো কে দুনিয়া মে আনে কা রাস্তা এক, ওর উনকি পরওয়িশ কা যাবতা ওর রাস্তা এক, ایسے ہی اللہ تعالیٰ شانہ نے نبیوں کے ذریعے تمام دنیا کے انسانوں کو ایسے سمجھائی ہے کہ ان تمام دنیا کے انسانوں کی کامیابی اور ناکامی کا راستہ بھی ایک ہی ہے۔ تو بہت اچھا جی بھائی، جیون سمست مانس دنیا سے آسار راستہ ایکتا ہی آسار نیم ایکتا ہی جی اللہ جل شانہ قدرت دارا مائر پیٹے সন্তানকে সৃষ্টি করেন, সে একই নিয়মে দুনিয়াতে যদি আসে, দুনিয়াতে আসে জন্মগ্রহণ করে এবং তার লালন পালনের একই ব্যবস্থা আল্লাহ কুদরতের দ্বারা তাকে লালন পালন করেন, যেভাবে তার দুনিয়াতে আসার রাস্তা একটাই এবং লালন পালন হওয়ার রাস্তা একটাই। তদ্রুপি আল্লাহ জাল্লা শানুহ সমস্ত নবীদের মাধ্যমে মানুষদেরকে এই কথা বুঝাইছেন, মানুষ যেভাবে দুনিয়াতে আসার রাস্তা একটা, লালন পালন করার রাস্তা, লালন পালন হওয়ার রাস্তা একটাই, তদ্রুপি সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে শান্তি আর সফলতা পাওয়া, দুনিয়া এবং আখিরাতের সফলতা পাওয়ার রাস্তা একটাই। আল্লাহ জাল্লা শানুহু সমস্ত নবীদের মাধ্যমে মানুষকে এই কথা বুঝাইছেন। হর জমানে মে আল্লাহ নে নবীও কো ইনসানো কো ধোকে সে নিকালনে কে লিয়ে اور اس حقیقت کو سمجھانے کے لیے ہر نبی کو اللہ نے اپنے اپنے زمانے میں بھیجا۔ فرعون کے پاس اگر موسیٰ علیہ الصلوۃ والسلام یہی بات سمجھانے کے لیے آئے، ہر زمانے میں انسانوں نے اپنی ظاہری مشاہدے اور آنکھوں دیکھی پر میرے دوستوں اعتماد اور بھروسہ کر کے اپنی زندگی کی بنیادیں دنیا کی ظاہری شکلوں کو بنایا اور اس پر ان کی یقین آئے اور اسی پر اپنی تمام صلاحیتیں خرچ کرنا شروع کی۔ اللہ رب العزت نے ہر دور میں انبیاء علیہ السلام کو بھیج کر انسانوں کو اس دھوکے سے نکالا۔ حضرت موسیٰ علیہ السلام فرعون کو اور قارون کو اس دھوکے سے نکالنے کے لیے آئے۔ فرعون یہ سمجھتا تھا حکومت میرے ہاتھ میں ہے، ملک مصر میرے ہاتھ میں، لہذا میں کامیاب ہوں۔ قارون یہ سمجھتا تھا مال اور خزانے میرے پاس ہیں، میں کامیاب ہوں۔ حضرت موسیٰ علیہ السلام نے آ کر انہیں یہی بات سمجھائی، یہ دھوکا ہے، ملک و مال سے کامیابی نہیں بنتی اور نہیں ملتی، ملک اور کامیابی کا راستہ وہ ہے جو اللہ نے انسانوں کو لیے طے کیا ہے اور وہ اللہ کا دین ہے، وہ اللہ کا دین میں تمہارے پاس لے کر آیا ہوں، اس دین کو قبول کر لو اور اپنی زندگی کو دین کی بنیاد پر لے آؤ، اللہ تمہیں کامیاب کر دے گا۔ تو بولتے سنجے بھائی پرتیک زمانے میں اللہ جل شانہ মানুষকে ধোকা থেকে বাঁচাইবার জন্য, মানুষকে সঠিক রাস্তার মধ্যে আনার জন্য, মানুষ যাতে ধোকা থেকে বেঁচে যায়, আল্লাহ জাল্লা শানুহু হর জামানার মধ্যে নবীদেরকে পাঠাইছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আছে, যাতে মানুষের ময়দানে মেহনত করে মানুষকে ধোকা থেকে বাঁচায়, মানুষকে সঠিক রাস্তার মধ্যে আনে। এই জন্য এই মেহনত দিয়ে সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠাইছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের নিকটে, কারুনের নিকটে পাঠাইছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে ফিরআউনের উপরে মেহনত করে ফিরআউনকে ধোকা থেকে বাঁচায়, সঠিক রাস্তার মধ্যে আনে। বলতেছেন যে মানুষ জাহিরি শিকলকে দেখে, জাহিরি অবস্থাকে দেখে, জিনিসকে দেখে, জিনিসের অবস্থাকে দেখে, জিনিসের লাভপতিকে দেখে, মানুষের এতেমাদ আর মানুষের ভরসা, মানুষের আস্থা আর বিশ্বাস জিনিসের মধ্যে এসে যায়, জিনিসের উপরে কামিয়াবি আর সফলতা দেখে, যে জিনিস যদি হাতে আসে, দুনিয়ার ধন সম্পদ হাতে আসে, তো মানুষ কামিয়াবি আর সফলতা লাভ করবে, এই কথার এই দুঃখায় মানুষ পড়ে যায়। তো আল্লাহ জাল্লা শানুহু মানুষের উপরে রহম করে, মানুষের জন্য হর জামানার মধ্যে নবী পাঠান, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আসে, মানুষের ময়দানে মেহনত করে মানুষকে ধোকার থেকে বাঁচাইবার জন্য, সঠিক রাস্তার মধ্যে আনার জন্য মেহনত করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা শানুহু ফিরআউনের নিকটে পাঠাইছেন, বলতেছেন কারুনের নিকটে পাঠাইছেন, ফিরআউন এই কথা মনে করতেছিল আমার আমি মুলকেন্দ্রের বাচ্চা, মিশরের বাচ্চা, আমি কামিয়াবি আর সফলতা লাভ করবো এই বাচ্চাকে দিয়ে। বলতেছেন যে কারণ এই কথা মনে করছিল, ধন সম্পদের মালিক আমি, খাজানার মালিক আমি, তো আমি খাজানার মালিক হয়ে কামিয়াবি আর সফলতা লাভ করবো। আল্লাহ তারহু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মেহনত দিয়ে ফেরাউন এবং কারণের নিকটে পাঠাইছেন যে ডাকে তাদেরকে এই কথা বোঝাও, তারা যাতে দুনিয়ার ঠোকায় না পড়ে। কামিয়াবি আর সফলতা একমাত্র আছে আল্লাহ জাল্লা শানহু সফলতা দেওয়ার জন্য দিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নবীদের মাধ্যমে দিন পাঠাইছেন। যেই এই দিন মতো যে জীবন যাপন করবে আল্লাহ তাকে দিনের উপরে কামিয়াবি আর সফল দেন, মুলকুমারের উপরে, ধন সম্পদের উপরে কামিয়াবি আর সফলতা না, একমাত্র কামিয়াবি আর সফলতা আল্লাহর হাতে। আল্লাহ জাল্লা শানহুর যেইভাবে দুনিয়াতে আসার একই নিয়ম ঠিক করছেন, বলতেছেন যে একইভাবে একই নিয়মে প্রত্যেকটা মানুষ দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আর সফলতার জন্য একটাই রাস্তা, ওই রাস্তা হয়েছে দিন। কওমে সবা কে পাশ জমিন আছে, বাহাত আছে, জাগিরদার কওম কি মেরে ভাইও, ইনে আপনি জমিনো পর আপনি বাহাত কে ধোকে মে ইয়ে আপনি আপকো বে জিন্দগি গুজারতে রহে। আল্লাহ নে ইনকে পাশ নবিও কো ভেজা আর নবিও নে আকর ইয়েহি বাত সমঝাই, ইয়ে তুমারি জমিনে, ইয়ে তুমারে বাহাত, ইয়ে তুমারি এগ্রিকালচার কি তরক্কিয়াত, ইয়ে তুমে কামিয়াব নহি করেগি, তুমারি কামিয়াবি কা রাস্তা আল্লাহ কা দিন হ্যায়। আল্লাহ নে তুমে দুনিয়া মে আপনি বন্দগি ও ইবাদত কে লিয়ে আর শুকরগুজার বন্দে বননে কে লিয়ে আল্লাহ নে তুমে পয়দা কিয়া হ্যায়, লিহাজা আল্লাহ কি নেমত কে খাতির আল্লাহ কে শুকরগুজার বন্দে বনো। শুকরগুজার বন্দে বননে কে মানে ইয়ে হ্যায় কি আল্লাহ নে জিস মকসদ কে লিয়ে জিন্দগি দি হ্যায় উস মকসদ মে আপনে আপকো লাগাও, আল্লাহ তুমে কামিয়াব কর দেগা। লেকিন কওমে সবা কি সমঝ মে ইয়ে বাত নহি আয়ে। তো বলতেছেন যে ভাই কওমে সাবা যাদেরকে আল্লাহ জাল্লা শানহু জমিন দিয়েছিলেন, তাদেরকে তাদের অনেক বাগ বাগান ছিল, জমিনের লাইনে তারা উন্নতি করছিল, এগ্রিকালচারের লাইনে আল্লাহ তারা উন্নতি করছিল, তারা জমিনের উপরে মেহনত করে বড় উন্নতি লাভ করতেছিল এবং তারা এই কথা ধারণা করতেছিল এটার মধ্যেই আমাদের কামিয়াবি আর সফলতা। আল্লাহ জাল্লা শানহু তাদের নিকটে নবী পাঠাইছেন, নবী আসি তাদেরকে এই কথা বোঝাইছেন যে দেখো হে কওমে সাবা, তোমরা জমিনের মধ্যে কামিয়াবি আর সফলতা দেখবে না, কামিয়াবি আর সফলতা এবং আল্লাহ শানহুর হাতে। আল্লাহ জাল্লা শানহু যে দিন আমাদেরকে দিয়ে তোমাদের নিকটে পাইছেন, ওই দিনের মধ্যেই তোমাদের দুনিয়া এবং আখেরাতের সফলতা। তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহর বান্দা বনে দুনিয়াতে জীবন যাপন করার জন্য, শুকরগুজার বান্দা হওয়ার জন্য, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করতে করতে আল্লাহ জাল্লা শানহু হুকুম করা করবে দিন মতো চলবে। এই কাজের জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তোমরা তোমাদের জিন্দগির মকসদকে বোঝো, দুনিয়াতে আল্লাহর বান্দা বনে দুনিয়াতে জীবন যাপন করো, শুকরগুজার বান্দা হয়ে দুনিয়াতে জীবন যাপন করো। বলতেছেন যে আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াস সালাম নবীরা আসি তাদেরকে এই কথা বুঝাইছেন, তাদেরকে কামিয়াবি আর সফলতার রাস্তা দেখাইছেন যে তাদের কামিয়াবি আর সফলতার রাস্তা একমাত্র দিন। দুনিয়ার মধ্যে বান্দা বনে জীবন যাপন করা, শুকরগুজার বান্দা হয়ে জীবন যাপন করা। ভাই মজলে মে চলনা ফিরনা বন্ধ করো, আর জমাতে নজাত তো বিঠাও, তাকে ধ্যান দিয়ে বাত শুনে। ভাই যারা হাঁটা চলা করতেছে তাদেরকে একটু মেহরবানি করে বসাই দি, যারা ফিত্তার সাথীরা আছে এবং মসজিদ ওয়ার জামাতের সাথীরা আছে, জোরনেবাজি জামাতের সাথীরা আছে, মেহরবানি করে তাদেরকে একটু বসাই দি, হাত পাও ধরে একটু বসাই দি, খোশামত করে একটু বসাই দি, মেহরবানি করে হাঁটা চলা বন্ধ করে দেয়, ধ্যানের সাথে কথাটা শুনে। পুরো মজমা চলতে প্রায় কাম আছে, বলতেছেন যে ভাই পুরা মজমাই তো চলাফেরা করতেছে, এটা তো বড় সুন্দর কথা না, আমরা তো একটা কামের জন্য আসছি, দিনের কথা ধ্যানের সাথে শুনা, এই জন্য মেরে মোহতারম যারা আমরা ফিত্তার সাথীরা আছি, মসজিদ ওয়ার জামাতের সাথীরা আছি, জোরনে বাড়ি ভাইরা আছি, আমরা কুরআন সাথীরা এক একজন ভাইকে মহব্বতের সাথে বসাই দিই, ভাই একটু বসাই দিই, অবশ্যই ভাই আপনি ভাইকে বসাই দিন, আশেপাশের ভাইরা একটু বসাই দিই, ভাই ওনাদেরকে একটু বসাই দিই, দিনের কথা বড় গৌরবের সাথে শুনি। কুরবানি আল্লাহ আমি নামাজেঙ্গে, বলতেছেন যে ভাই এই কুরবানির উপরে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে হেদায়ত দিবেন, আমাদেরকে আল্লাহ জাল্লা শানহু আপন করে নেবেন, একটু মেহরবানি করে বসাই দিই, যারা হাঁটতেছে ওনাদেরকে একটু বুঝাই সমঝে বসাই দিই ভাই, আশেপাশের ভাইয়েরা কোরআন সাথীরা মসজিদ ওয়ার জামাতের সাথীরা একটু বসাই দিই। এই যে ভাই সামনে দিয়ে হাঁটতেছে, এটা তো মনে সুন্দর দেখা যায় না, বসাই দিই একটু মেহরবানি করে। এই যে পাশে মধ্যখানে হাঁটতেছে এনাদেরকে একটু বসাই দিই ভাই, মহব্বতের সাথে একটু হাত পা ধরে বসাই দিই। ऐसे मेरे भाई मेरा जी जो कौम याद थी उसके पास ताकत और कुवत थी, उसे अपनी ताकत और कुवत पर घमंड था और इसी बुनियाद पर जो खुदा की जमीन पर फसाद फैलाते थे। नबियों आगे ने यही बात समझाई, अल्लाह की जमीन पर फसाद न फैलाओ बल्कि अल्लाह के बंदे बनकर जिंदगी गुजारोगे, अल्लाह तुम्हें कामयाब करेगा, तुम्हारी जिंदगी बनाएगा। लेकिन उन्हें भी ये बात समझ में नहीं आई और अपनी ताकत और कुवत के घमंड पर खुदा की जमीन पर अल्लाह के जमीन पर फसाद फैलाने ही में लगे रहे। मेरे भाई अल्लाह ने उन्हें भी नाकाम किया। तो बोलते थे जो भाई कौन आज তারাও তাদের শক্তির অহংকার ছিল, তাদের শরীরে অনেক বেশি শক্তি ছিল, শক্তির অহংকার করতেছিল, শক্তির বড়াই করতেছিল। আল্লাহ আজাল্লাহ তাআলা নবী পাঠাইছেন, নবী আসে তাদেরকে এই কথা বুঝাইছেন যে দেখো তোমরা আল্লাহকে মানে চলো, আল্লাহর বান্দা হয়ে চলো, দুনিয়াতে ফাসাদ ছড়াইবে না। দুনিয়াতে বলতেছেন যে দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহ পাকের নাফরমানি করবে না, আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করো, আল্লাহর বান্দা হয়ে জীবনযাপন করো, আল্লাহ পাকের তাওয়াতের সাথে জীবনযাপন করো। বলতেছেন যে নবী আসি তাদেরকে বুঝাইতেছিলেন যে তোমাদের কামিয়াবির সফলতা একমাত্র আল্লাহ পাকের হাতে, আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবেন যদি আছে তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা হয়ে চলো। কিন্তু তারা মানতেছিল না, তারা মানতেছিল না, তারা তাদের শক্তির অহংকারের উপরে চলতেছিল এবং তারা শক্তির বড়াই করতেছিল, দুনিয়ার মধ্যে ফাসাদ ছড়াইতেছিল। কওমে সমুদ কে পাস টেকনোলজি ছিল, উসে আপনি টেকনোলজি পর মেজো ফখর কা ঘমন থা, ইসি বুনিয়াদ পর আল্লাহ কে দীন কো ছোড় কর নবিয়ো কা তরিকা ছোড় কর আপনি মনমানি জিন্দেগি গুজার রহে থে। उनको अपने नबी ने अपने जमाने के नबी ने बात समझाई कि तुम्हारी जिंदगी के बनने का रास्ता ये नहीं है, जिंदगी के बनने का रास्ता ये है अल्लाह को मानो, अल्लाह की मानो। अल्लाह ने जिंदगी गुजारने के लिए एक दीन देकर हमें भेजा है, इस दीन को इख्तियार करो, अल्लाह तुम्हें कामयाब करेगा। तो बोलते हैं कि भाई कौन सामोदर निकटो, তাদের নিকটে টেকনোলজির বহুত বড় মানে বিদ্যা ছিল, তারা পাহাড়ের মধ্যে ঘর বানাই থাকত। বলতেছেন যে তাদের এই টেকনোলজির উপরে বড় অহংকার ছিল এবং তারা এটার উপরেই বড় অহংকার করতেছিল, মনমতো জীবনযাপন করতেছিল। আল্লাহ নবী পাঠাইছেন, নবী আসি তাদেরকে এই কথা বুঝাইছেন যে হে কওমে সামদ, তোমরা তোমাদের মনমতো জীবনযাপন করবে না, আল্লাহকে মানি চলো, আল্লাহকে স্বীকার করো, আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করো। আল্লাহ জাল্লা সানহু আমাদের মাধ্যমে যে দিন তোমাদের জন্য পাঠাইছেন এই দিনের মধ্যে তোমাদের কামিয়াবি আর সফলতা, এই কামিয়াবি আর সফলতা নিতে একমাত্র দিন মতো চললেই তোমরা কামিয়াবি আর সফলতা পাবে। বলতেছেন যে নবী আসি তাদেরকে এই কথা বুঝাইছেন যে তোমরা তোমাদের বিদ্যার উপরে যে তোমাদের অহংকার, এই অহংকারকে ছাড়ি আল্লাহকে স্বীকার করো, আল্লাহকে মানো, আল্লাহ পাকের দিন মতো জীবনযাপন করো, তবে তো তোমরা দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করবে। कौम शुएब के पास बड़ी बड़ी तिजारत की मंडियां थी और तिजारत की मंडियों में ये बेजोर जो धोखे में पड़े हुए थे और अल्लाह के दीन को छोड़कर अपनी मनमानी जिंदगी गुजार रहे थे, उन्हें भी इनके जमाने के नबी ने यही बात समझाई, तुम्हारी कामयाबी का रास्ता तुम्हारी तिजारत की मंडियां नहीं है बल्कि अल्लाह का दीन है, जिसको हम लेकर आए हैं, इस दीन को जिंदगी में इख्तियार करो, अल्लाह तुम्हें कामयाब करेगा। তাদের নিকটে বড় বড় ব্যবসা ছিল, ওই ব্যবসায় ঢোকার মধ্যে তারা পড়েছিল এবং তারা মনে করতেছিল এই ব্যবসার মধ্যেই আমাদের কামিয়াবি, এই ব্যবসার দ্বারাই আমরা সফলতা লাভ করব। আল্লাহ জাল্লা সানহু এই সময় নবীকে পাঠাইছেন, নবী আসে তাদেরকে এই কথা বলেছেন যে হে কওমে শুআইব, তোমরা তোমাদের ধোকা থেকে বাহির হয়ে আসো, তোমরা যে ধোকার মধ্যে আসো, যে ব্যবসার মধ্যে তোমাদের কামিয়াবি আর সফলতা, যত বড় বড় ব্যবসা আমরা অর্জন করতে পারি, ব্যবসার মধ্যে উন্নতি করতে পারি, আমরা কামিয়াবি আর সফলতা লাভ করব। বলতেছেন যে নবী আসে তাদেরকে এই কথা বলেছেন যে দেখো এই ধোকার থেকে বাহির হয়ে আসো, আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করো, আল্লাহকে স্বীকার করো, আল্লাহ জাল্লা সানহু তোমাদের জন্য যে দিন পাঠাইছেন ওই দিনের মধ্যে তোমাদের কামিয়াবি আর সফলতা, ওই দিন মতো যদি তোমরা চলো দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করবে। इन तमाम लोगों ने अपने अपने जमाने के नबी की बात को नहीं माना और अपनी मनमानी जिंदगी गुजारते रहे, اور اپنی ظاہری مشاہدے کی بنیاد پر زندگی گزارتے رہے. اللہ نے نتیجے کے طور پر سب کو ناکام کیا. فرعون اپنی حکومت میں ناکام ہوا, قارون اپنے مال میں ناکام ہوا, قوم عاد اپنی طاقت اور قوت کے ہوتے ناکام ہوئی, قوم سمود جس کے پاس خدمت و صنعت اور میرے دوستو اس کے پاس ٹیکنالوجی ہونے کے باوجود ناکام ہوئی, قوم شعیب اپنی تجارت کی منڈیوں میں رہ کر ناکام ہوئی, اور قوم سبا اپنی زمینوں میں اور جو باغات میں ناکام ہوئی. سب کو اللہ نے اپنے قدرت سے ناکام کیا. اور قرآن پاک میں ان تمام قوموں کے واقعات کو تفصیل سے بیان فرما کر اللہ نے اس امت کو یہ رہبری فرمائی, لقد کان فی قصصہم عبرۃ لاولی الالباب. یہ اگلی پیچھے اگلی قومیں اور ندیوں کی امتیں جو گزری اور وہ مختلف حالات سے گزری اور وہ اپنے ان تمام حالات میں اللہ کی نہ مان کر اور اللہ کے دین کو چھوڑ کر ناکام ہوئی ہے. اگر تم ان سے عبرت لے کر اپنی زندگی کی بنیادیں اپنی نبی کی بتائی راہ پر ڈالو گے تو تم کامیاب ہو جاؤ گے, اور اگر تم نے اپنی نبی کی راہ چھوڑی تو جیسے یہ ناکام ہوئے ہیں تم بھی ناکام ہو جاؤ گے. تو بولتے ہیں کہ بھائی اللہ جل شانہ ہر زمانہ مجھے সব ধরনের মানুষের নিকটে নবীদেরকে পাঠাইছেন, আম্বিয়া আলাইহিমুস-সালাম আছে, তাদেরকে তাদের উপরে মেহনত করতেন, তাদেরকে এই কথা বুঝাইছেন যে তোমরা জাহিরে নাফসার উপরে ভরসা করে ভিত্তি করে যেভাবে তোমরা কামিয়াবি আর সফলতা অর্জন করতে চেত এই ধোকার থেকে তোমরা বাহির হয়ে আসো, এটা ধোকা, এই ধোকার থেকে তোমরা বাহির হয়ে আসো, তোমাদের কামিয়াবি আর সফলতা জিনিস এবং মূলত মানের মধ্যে না, তোমাদের কামিয়াবি আর সফলতা একমাত্র আল্লাহ পাকের হাতে. আল্লাহ জল্ল শানহু এই কামিয়াবি আর সফলতা দেওয়ার জন্য একটাই রাস্তা, ওটা হচ্ছে দিন, ওই দিন মতো চলবে তোমরা কামিয়াবি আর সফলতা লাভ করবে. বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস-সালাম আছে, তাদেরকে তাদের সময়ের মধ্যে উম্মতকে মানুষদেরকে বুঝাইতেছিলেন, মানুষদেরকে তাদের ধোকা থেকে বাহির করে দিনের উপরে আনার জন্য চেষ্টা করতেছিলেন, কিন্তু তারা মানতে ছিল না. আল্লাহ জাল্লা শানহু তাদেরকে ওই জিনিসের ভিতরে থাকা অবস্থায় ওই সমস্ত যে সমস্ত জিনিসের মধ্যে তারা ধোকা খাইতেছিল, মূলত মানের মধ্যে ধোকা খাইতেছিল, তাদের মধ্যেই তাদেরকে ধ্বংস করে দেখাইতেছেন. ফেরাউনকে বাদশাহীর মধ্যে বাদশাহী থাকা অবস্থাও তাদেরকে তাকে ধ্বংস করতেন, কারণকে ধন সম্পদের ভিত্তিতে ধ্বংস করতেন, কৌমে আজকে তাদের শক্তির অহংকারের মধ্যেও ধ্বংস করতেন. বলতেছেন যে কৌমে সমুদকে তাদের টেকনোলজির উপরেও ধ্বংস করতেন, কৌমে সাহেবকে এত বড় বলতেছেন যে বড় বড় ব্যবসায়ী এবং ব্যবসার মধ্যে তাদেরকে ধ্বংস করতেন, কৌমে সভাকে জমিন ইত্যাদি বাঘ বাগানের মধ্যে তাদেরকে ধ্বংস করে দেখাই দিতেন. বলতেছেন যে আল্লাহ জল্লাশানহ এই সমস্ত কৌমের ঘটনা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করতেন, সবার ঘটনা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করে এই উম্মতকে সমস্ত নবী এবং নবীদের কওমের ঘটনা উল্লেখ করে এই উম্মতকে শিক্ষা দিতেছেন. লাকাদ কানা ফী কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, যে পূর্বের জমানার সমস্ত নবীদের জমানার এবং নবীদের কওমের ঘটনা তোমাদেরকে শোনানো হইতেছে, ফেরাউনের ঘটনা, কারুনের ঘটনা, কওমে সবা, কওমে সামুদ, কওমে আদের ঘটনা শুনাই তোমাদেরকে এই কথা শিক্ষা দেওয়া হইতেছে, তোমরা তার থেকে শিক্ষা নাও এবং তাদের ধোকায় তোমরা না পড়ে তোমাদের জন্য নবী যে দিন নিয়ে আসছেন ওই দিন মতো চলবে, তোমরা কামিয়াবি আর সফলতা লাভ করবে, আর ওই দিন থেকে দূরে সরে যদি নাকি মূলত মায়ের ধোকায় পড়ো তোমাদের ওইভাবে ধ্বংস করবেন যেভাবে তাদেরকে ধ্বংস করতেন. বলতেছেন যে ভাই এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ জাল্লাশানহু কোরআনের মধ্যে সমস্ত নবী আর তার কওমের ঘটনা উল্লেখ করতেন, যাতে এই উম্মত তার থেকে শিক্ষা নেয় এবং তার থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের বুনিয়াদকে ঠিক করে. ইসলামের ভাই মেরা জিজ্ঞ আখির মে তমাম নবীকে সরদার খাতিমুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো اللہ تعالیٰ شانہ نے قیامت تک کے آنے والے تمام انسانوں کے لیے اپنے زمانے کے انسان اور قیامت تک کے آنے والے تمام انسان, تمام قومیں, تمام زبان والے, تمام رنگ والے, تمام ایجوش و طبقات کے لیے اللہ کے نبی کو اللہ نے قیامت تک کے آنے والے انسانوں کے لیے نبی بنا کر بھیجا, اور آپ سے دنیا کے تمام انسانوں کو دنیا میں آپ نے اسی بات کی دعوت دی. آپ کی دعوت بھی یہی ہے, یا ایہا الناس قولوا لا الہ الا اللہ تفلحوا, اے دنیا کے بچنے والے انسانوں اللہ کو مانو جیسا کہ وہ اپنی ذات اور صفات کے اعتبار سے ہے اور اللہ کی مان کر زندگی گزارو جیسا کہ وہ تم سے چاہتا ہے وہ اللہ تمہیں ہر حال میں کامیاب کر دے گا. تو بولتے سن جی بھائی شیش پرچنٹ اللہ جلوہ سانو کو شیش نبی جہاں پر کلو نبی آسکل اللہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے اللہ جلوہ سانو کو সমস্ত নবীদের সরদার হিসাবে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নবী করে পাঠাইছেন. বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মানুষ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে এবং যত কওম দুনিয়াতে আসছে এবং আসবে যত ধরনের মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে যত সাবাসীর মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে যত রঙের মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে বলতেছেন যে সমস্ত মানুষের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু নবী করে পাঠাইছেন. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একই দাওয়াত, হে লোক সকল তোমরা এই কলমা পড়ে নাও, ইয়া আইয়ুহান্নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আল্লাহকে তার জাত এবং সিফাতের সাথে আল্লাহকে স্বীকারকরণ করে নাও, আল্লাহ তার জাত এবং সিফাত আর গুণাবলীর সাথে যে সিফাত এবং গুণাবলীর সাথে আছে ওই সিফাত এবং গুণাবলীর সাথে আল্লাহর জাতের উপরে ইয়াকিন করে নাও এবং আল্লাহ জাল্লা শানুহু তোমাদেরকে যেইভাবে জীবনযাপন করার জন্য নবীর মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন ওইভাবে তোমরা জীবনযাপন করো, তোমরা সর্ব অবস্থায় কামিয়াব হবে. তোমাদের কামিয়াবি আর সফলতা একমাত্র এই রাস্তার মধ্যে আল্লাহকে স্বীকার করার মধ্যে, আল্লাহকে জাত এবং সিফাতের সাথে ইয়াকিন করার মধ্যে এবং আল্লাহ পাকের দেওয়া দিন মতো আল্লাহ পাকের দেওয়া হুকুম মতো নবী যে হুকুম নিয়ে আসছেন জীবনযাপনের ব্যবস্থা নিয়ে আসছেন ওই জীবনযাপন মতো চলার মধ্যেই তোমাদের কামিয়াবি আর সফলতা. তোমরা যদি নাকি ওই দিন মতো জীবনযাপন করো আল্লাহ জাল্লা শানুহু সর্ব অবস্থায় তোমাদেরকে কামিয়াব করবেন. হুজুর পাক আলাইহিস সালাত ওয়াস সালাম কি দাওয়াত দুনিয়া কে তমাম ইনসানোঁ কে লিয়ে হ্যায় اور قیامت تک کے آنے والے تمام انسانوں کے لیے ہے اور دنیا کے تمام ملکوں کے بستے والے انسانوں کے لیے ہے اور وہ تمام رب اور کرن والوں کے لیے ہے اور تمام طبقات کے لیے ہے, حاکموں محکوموں اور تاجروں اور کھیتی کرنے والوں اور جتنے طبقات دنیا میں ہیں سب کے لیے آپ کی ایک ہی دعوت ہے. آپ نے غلاموں کو بھی یہی دعوت دی اور آپ نے امیروں کو یہی دعوت دی, اپنے زمانے کے رئیسوں اور سرداروں کو آپ کی یہی دعوت دی اور آپ نے اپنے زمانے کے ملک کے چلانے والے بادشاہوں کے پاس آپ نے یہی پیغام بھیجا اسلم تسلم, اسلام قبول کر لو سلامتی میں آ جاؤ گے. یہ آپ کی دنیا کے تمام انسانوں کو یہی دعوت تھی اور آپ کے صحابہ اسی دعوت کو لے کے دنیا میں چلے اور دنیا کے تمام قوموں کو ایک ہی دعوت تھی, کامیابی کا راستہ ایک ہی ہے اور وہ کامیابی کا راستہ وہ ہے جس کو جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ کی طرف سے قیامت تک کے آنے والے انسانوں کے لیے لے کر آئے ہیں. اس طریقے حیات کو اختیار کر لو تم کامیاب ہو جاؤ گے. تو بولتے ہیں کہ بھائی حضور اکرم صلی اللہ علیہ وسلم سماج سے مانس کے ایسی دعوت دیتے حضور اکرم صلی اللہ علیہ وسلم قیامت پرجنت جت مانس دنیا سے آتے اور آستے বলতে যে যত কম দুনিয়াতে আসছে এবং আসবে, যত ভাষাভাষীর দুনিয়া মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে, যত দেশ দুনিয়াতে আসে সমস্ত দেশের মানুষের জন্য, সমস্ত কমের মানুষের জন্য, সমস্ত ভাষাভাষীর মানুষের জন্য, সমস্ত রঙের মানুষের জন্য, সব ধরনের মানুষের জন্য, চাই সে গরিব হয় চাই সে ধনী হয়, চাই সে শিক্ষিত হয় চাই সে অশিক্ষিত হয়, চাই সে গরিব হয় চাই সে ধনী হয়, চাই সে বাচ্চা হয় চাই সে প্রজা হয়। বলতেছেন যে ভাই সকলের মানুষের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই দাওয়াত ছিল, একজন গোলামের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত ছিল, একজন মালিকের জন্য একই দাওয়াত ছিল, একজন গরিবের জন্য যে দাওয়াত ছিল, একজন ধনীর জন্য একই দাওয়াত ছিল, একজন বাচ্চার জন্য যে দাওয়াত ছিল, একজন প্রজার জন্য একই দাওয়াত ছিল। বলতেছেন যে একজন কৃষকের জন্য যে দাওয়াত ছিল, একজন জমিদারের জন্য একই দাওয়াত ছিল। দুনিয়ার মধ্যে যত তবকার মানুষ বসবাস করতেছে, যত ধরনের মানুষ বসবাস করতেছে, সমস্ত ধরনের মানুষের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত নিয়ে আসেন, একই দাওয়াত সমস্ত ধরনের মানুষকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। হে লোক সকল, তোমরা আল্লাহকে স্বীকার করো, আল্লাহ পাকের গুণাবলীর উপরে ইস্তেফাদা করো, আল্লাহ জাল্লা শানুহু আমাকে দিয়ে তোমাদের জন্য যে জীবন ব্যবস্থা দুনিয়াতে পাঠাইছেন ওই জীবন ব্যবস্থা তোমরা গ্রহণ করো, তোমরা সর্ব অবস্থায় কামিয়াব হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের মানুষদেরকে একই দাওয়াত দিতেছিলেন, এমনকি বাচ্চাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিকিৎসকে পাঠাইতেন ওই চিঠির মধ্যে এটাই থাকতো, আসলাম তাসলাম, হে বাচ্চা তুমি ইসলাম গ্রহণ করো, তুমি তোমার জীবনকে ইসলামের অনুগত করে দাও, তুমি দুনিয়ার মধ্যে বাচ্চাইর মধ্যেই তোমাকে আল্লাহ কামিয়াবিয়ার সফলতা দিবেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সব ধরনের মানুষদেরকে একই দাওয়াত দিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পুরো দুনিয়ার মধ্যে ছড়াই পড়ছেন, তাদেরও একই দাওয়াত ছিল। হে লোক সকল, তোমরা দিনকে গ্রহণ করো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা আল্লাহ জাল্লা শানহুর পক্ষ থেকে নিয়ে আসছেন, যে জীবন ব্যবস্থার উপরে যে দিনের উপরে আল্লাহ জাল্লা শানহু কামিয়াবি আর সফলতা দেওয়ার বাধা করছেন, তোমরা এই দিনকে গ্রহণ করো, ওই দিন মতো জীবন যাপন করো, আল্লাহ জাল্লা শানহু তোমাদেরকে তোমাদের অবস্থার মধ্যে কামিয়াব করবেন, তোমরা যেই অবস্থা আছো ওই অবস্থার মধ্যেই আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবেন। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের একই দাওয়াত ছিল। মিরাজিজো মেরে ভাইও, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে পহলে হি দিন সে আপনি সাহাবা কো আর আপনি উম্মত কে এক এক ফর্জ কো কিস বুনিয়াদ পে উঠাযা হ্যায়, ঈমান আর আমাল কি বুনিয়াদ পর, ঈমান আর আমাল কি বুনিয়াদে কামিয়াবি কি বুনিয়াদে হ্যায়, জিন বুনিয়াদোঁ পর আল্লাহ কি নবী নে আপনি উম্মত কো উঠাযা হ্যায়, আর ইস উম্মত কো ইসি কি দাওয়াত পর মেজোর কো খড়া ফরমায়া হ্যায়, কি উম্মত কা হর ফর্জ ঈমান আর আমাল কি বুনিয়াদ পর জিন্দগি গুজারতা হুয়া দুনিয়া কে এক এক ইনসান কো ইসি বুনিয়াদোঁ পর জিন্দগি লানে কি দাওয়াত হ্যায়, তাকে দুনিয়া কে ইনসান আপনি ধোকে সে নিকল কর হকীকত কো সমঝ কর জিন্দগি কো সহি গুজারনে ওয়ালে বনে, তাকে ইয়ে দুনিয়া মে ভি দুনিয়া কি পরেশানিয়ো সে হিল্লতো সে তঙ্গিয়ো সে নজাত পায়ে, আর আখির কি অবধি জিন্দগি জো হমেশা জিন্দগি হ্যায়, জো হকীকি জিন্দগি হ্যায় জিসকো ইনসান নে ভুলা রাখা হ্যায় আর আখির কো ভুল কর জিন্দগি গুজার রাহা হ্যায়, ওয়ো অবধি জিন্দগি জো হমেশা কি কামিয়াবি ওয়াহাঁ কি শুকর মিলেগি, ওরনা ইনসান আগর ইস বুনিয়াদ পর জিন্দগি কো না লায়া তো দুনিয়া কি জিন্দগি ভি ইসকি আলা বরবাদ হোগি, আর আখির কি অবধি জিন্দগি জো আনে ওয়ালি আখির কি জিন্দগি হ্যায়, ওয়া হমেশা হমেশা কি নাকামি কা মুহ দেখেগা, আর হমেশা হমেশা কে লিয়ে আল্লাহ কি আযাব কা শিকার হোকর হমেশা হমেশা নাকাম হো জায়েগা। ইসলিয়ে মেরে ভাইও, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উম্মত কে এক এক ফর্দ কো গরীব কো মালদার কো হাকিম কো মাহকুম কো মজদুর কো মর্দোঁ কো ঔরতোঁ কো এক এক কো ইসি বুনিয়াদ পর আর ইসি মেহনত কি বুনিয়াদ পর উঠায়া। তো বলতেছেন যে ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকেই সাহাবাদেরকে এই দুই বুনিয়াদের উপরে উঠাইছেন, ঈমানের বুনিয়াদের উপরে এবং আমানের বুনিয়াদের উপরে উঠাইছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এই মেহনতের উপরে উঠাইছেন, যে প্রত্যেকে মেহনত করে তার ঈমানকে সুন্দর করে, তার ঈমানকে ঠিক করে, তার আমানকে ঠিক করে, সাথে সাথে ঈমান এবং আমান সমস্ত মানুষের জিন্দগিতে আসে যায়, সমস্ত মানুষ ঈমান এবং আমানের বুনিয়াদের উপরে জীবনযাপন করতে আরম্ভ করে, এই মেহনতের উপরে উঠাইছেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এই দুই বুনিয়াদের উপরে, ঈমান এবং আমানের বুনিয়াদের উপরে, ঈমানকে ঠিক করে, আমানকে ঠিক করে এবং সাথে সাথে পুরা দুনিয়ার মানুষকে এই ঈমান এবং আমানের বুনিয়াদের উপরে আনে, যাতে মেহনত করে এক একজনের এক একজন মানুষের ঈমানকে ঠিক করে, আমানকে ঠিক করে। বলতেছেন যে ঈমান এবং আমানের বুনিয়াদের উপরে আল্লাহ জাল্লা শানহু দুনিয়ার মধ্যেও কামিয়াবি আর সফলতা দিবেন। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই মেহনতের উপরে উঠে করছেন, এই মেহনত করতে আরম্ভ করছেন এক একজন মানুষকে দুনিয়াদের উপরে উঠানোর জন্য, দুনিয়ার ধোকা থেকে বাঁচাইবার জন্য, এবং দুনিয়ার জিনিসের যে ধোকার মধ্যে পড়ছে এই ধোকার থেকে বেঁচে ইমান এবং আমলের দুনিয়াদের উপরে আছে এবং সঠিক রাস্তা আছে, হাকিকত তাদের মধ্যে আছে, ধোকার থেকে তারা বাঁচে যায়, হাকিকতের মধ্যে আছে যখন নাকি তাদের ইমান এবং আমলের দুনিয়াদের উপরে তাদের জীবন যখন শুরু হবে, আল্লাহ জাল্লা শানহু তাদেরকে দুনিয়ার অপমান অপকর্তা থেকে তাদেরকে বাঁচাইবেন, দুনিয়ার পেরেশানি থেকে বাঁচাইবেন, দুনিয়ার সঙ্গী থেকে তাদেরকে বাঁচাইবেন, এবং সমস্ত পেরেশানি থেকে আল্লাহ জাল্লা শানহু এই দুই বুনিয়াদের উপরে তাদেরকে দুনিয়ার মধ্যে শান্তিময় জীবনযাপন দিবেন এবং সমস্ত পেরেশানি থেকে সমস্ত অপমান অপদস্থতা থেকে বাঁচাইবেন, এবং মৃত্যুর পরে যে জিন্দগির শুরু হবে শেষ হবে না, যে জিন্দগি থেকে আজকে মানুষ ভাবে, যে জিন্দগি থেকে আজকে মানুষ ভাবে, এবং যে জিন্দগি থেকে আজকে মানুষ দূরে সরে দুনিয়ার জিন্দগিকে সামনে রাখে চলতেছে, বলতেছেন যে মেহনতের উপরে উঠাইছেন তাদেরকে যাতে আখেরাতের জীবন, আখেরাতের কামিয়াবি আর সফলতার রাস্তা, আখেরাতের কামিয়াবি আর সফলতা আল্লাহ জাল্লা শানহু একমাত্র ইমান এবং আমালের বুনিয়াদের উপরে রাখছেন। ইমান এবং আমাল যদি নাকি ঠিক করে আল্লাহ জাল্লা শানহু দুনিয়ার মধ্যেও শান্তিময় জিন্দগি দিবেন, মৃত্যুর পরে আবার জিন্দগি, যে জিন্দগির শুরু হবে শেষ হবে না, যে জিন্দগি আল্লাহ জাল্লা শানহু ইমান এবং আমালের বুনিয়াদের উপরে তাকে তাদেরকে বলতেছেন যে কামিয়াবি আর সফলতা আবার যে জিন্দগি, যে জিন্দগির শুরু হবে শেষ হবে না, ওই জিন্দগির মধ্যে কামিয়াবি আর সফলতা দিবেন। আর যদি মানুষ এই ইমান এবং আমলের বুনিয়াদকে ছাড়ে, মন মতো জীবনযাপন করে, জিনিসের ধোকার ধোকার মধ্যে পড়ে, দুনিয়ার ধোকার মধ্যে পড়ে, আল্লাহ জাল্লা শানহু তাদেরকে দুনিয়াতেও অপমান অপদস্থ করবেন, দুনিয়াতে পরেশানির জিন্দগির মধ্যে রাখবেন, এবং মৃত্যুর পরে যে আবার জিন্দগি আসতেছে, যে জিন্দগির শুরু হবে শেষ হবে না, ওই জিন্দগির মধ্যে পরেশানি আর মুসিবত বলতেছেন যে নাফরমানের কারণে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তির মধ্যে রাখবেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এই মেহনতের উপর উঠাইছেন, হে সাহাবা একরাম তোমরা তোমাদের ইমান এবং আমলকে ঠিক করতে করতে পুরা মানব জাতিকে এই ইমান এবং আমলকে ঠিক করার মেহনতের উপরে তোমরা নিয়ে আস, তাতে তারা দুনিয়াতেও কামিয়াব হবে এবং মৃত্যুর পরেও তারা কামিয়াব হবে। یہ ملک و مال کی محنتیں اور دنیا کی چیزوں کی محنتیں دنیا میں بہت ہو رہی ہیں اور دنیا کا انسان ان دائروں میں بہت آگے بڑھ چکا ہے، لیکن اس کے باوجود دنیا کا انسان اپنے آپ کو ناکام سمجھ رہا ہے، اور دنیا کا ہر انسان کی زبان کا بول ایک ہے کہ ہم ناکام ہیں، ہم کامیاب نہیں ہو رہے ہیں، ہم پریشانی کی شکار بنتے جا رہے ہیں، پریشانیاں بڑھتی جا رہی ہیں، ٹینشن بڑھتا جا رہا ہے، پرابلم بڑھتے جا رہے ہیں، بادشاہ ہو یا نیا ہو، وزیر ہو یا کوئی بھی ہو، اور اس چاند پر پہنچنے والا ہو یا سمندر کی تہ میں جانے والا ہو، سب کی زبان کا ایک بول ہے کہ پرابلم بہت بڑھ رہے ہیں اور ٹینشن بہت بڑھ رہا ہے، مالدار ہو، غریب ہو، حکیم ہو، من ہو، فیکٹریوں کا مالک ہو یا کوئی بھی ہو، یہ سب کی زبان کا ایک بول ہے، ہم ناکام ہیں، ہم ناکام ہیں، اس لیے کہ سب کے سب دھوکے میں چل رہے ہیں، حقیقت کو چھوڑ کر دھوکے کی زندگی گزار رہے ہیں، اور اپنی تمام طاقتیں اور صلاحیتیں غلط جگہوں پر لگا رہے ہیں اور ناکامی کی راہ پر لگا رہے ہیں، لہٰذا دن بدن ناکامی کا منہ دیکھ رہے ہیں۔ یہ امت مسلمہ کی اپنی ذمہ داری ہے، یہ امت کا ایک ایک فرد، دنیا کے ایک ایک انسان کا ذمہ دار ہے کہ دنیا کے ایک ایک انسان کو اس دھوکے سے نکال کر اپنی و زندگی اور نبی والی محنت پر لار لانے کی محنت کرے، کوشش کرے، اپنی جان اور مال، اپنی صلاحیتیں اور طاقتیں اور قوتیں اس پر لگائے، نہ کہ انسان دنیا کے نادان اور دھوکے میں پڑے انسانوں کی میرے دوستوں باتیں اور دعوتوں کو قبول کر کے اپنی صلاحیتوں کو یہ بھی برباد کرے۔ বলতেছেন যে ভাই আজকে দুনিয়ার মধ্যে জিনিসের লাইনে চলতেছে, মেহনতের কোনো কমি হইতেছে না, জিনিসের লাইনে তো উন্নতি হইতেছে, জিনিস দিন নিরন্নত হইতেছে, মানুষ জিনিসের পিছনে, মানুষ মূলক মালের পিছনে, মানুষ আসবাবের পিছনে, মানুষ জিনিসের পেছনে মেহনত করতে করতে জিনিসের উন্নতি হইতেছে, কিন্তু মানুষ কোনোভাবে কামিয়াবি আর সফলতা পাইতেছে না, পরেশানি থেকে বাঁচতে পারতেছে না। দিন দিন পরেশানি বাড়তেছে, দিন দিন বলতেছেন যে দুরবস্থা আসতেছে, দিন দিন প্রবলেম বাড়তেছে, দিন দিন অবস্থার অবনতি হইতেছে। বলতেছেন যে ভাই মেহনতের কোনো কমি হইতেছে না, মেহনত তো তারা মূল্য মালের মধ্যে করতেছে, মেহনত তো জমিন এবং আসবাবের মধ্যে করতেছে, কিন্তু তাদের পরেশানি দূর হইতেছে না, তাদের অসুবিধা দূর হইতেছে না, তারা ধোকার থেকে বাহির হইতে পারতেছে না। বলতেছেন যে সবার মুখে একই কথা, যতই মেহনত করতেছি, যতই আসবাবের উন্নতি হইতেছে, যতই জিনিসের উন্নতি হইতেছে, যতই আমরা জিনিসের মধ্যে উন্নতি করতেছি, কোনোভাবে তো আমরা সফলতা লাভ করতে পারতেছি না, কোনোভাবে আমরা পরেশানি থেকে বাঁচতে পারতেছি না। দিন দিন আমাদের পরেশানি বাড়তেছে, দিন দিন আমাদের অসুবিধা বাড়তেছে, দিন দিন আমাদের প্রবলেম বাড়তেছে, দিন দিন আমাদের অসুবিধা দিন দিন বাড়তেছে। বলতেছেন যে ভাই সবার জীবনে একই কথা, সবার জীবনে একই আওয়াজ। দুনিয়ার মধ্যে আজকে যারা বসবাস করতেছে তারা মেহনতের লাইনে কোনো কমই করতেছে না, দিন দিন মেহনত তো বাড়তেছে, দিন দিন জিনিসের উপরে মেহনত বাড়তেছে, দিন দিন জিনিসের লাইনে তো উন্নতি করতেছে, কিন্তু পুরো দুনিয়ার মানুষের জীবনের একই বলি একই আওয়াজ, আমাদের অসুবিধা দূর হইতেছে না, আমাদের পরেশানি দূর হইতেছে না, আমাদের মুসিবত দূর হইতেছে না, আমাদের আমাদের অস্থিরতা দূর হইতেছে না। বলতেছেন যে ভাই তার একমাত্র কারণ হইছে তারা ধোকার মধ্যে আছে, তারা জিনিসের মধ্যে সফলতা দেখতেছেন, দেখতেছে মেরে মহতরম দোস্ত আল্লাহ জাল্লা শানহু জিনিসের মধ্যে সফলতা রাখেন নাই, আল্লাহ জাল্লা শানহু একমাত্র আল্লাহ পাকের হুকুম, নবীর আনিত দিনের মধ্যে, নবীর আনিত জীবনযাপনের মধ্যে আল্লাহ জাল্লা শানহু একমাত্র সফলতা রাখছেন। এই জন্য বলতেছেন যে ভাই আমাদের মুসলমানদের জিম্মাদারি, আমাদের মুসলমানদের দায়িত্ব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে আমাদের জিম্মাদারি এটা যে আমরা পুরো মানব জাতিকে এই মেহনতের উপর উঠাই, এই কথার উপর উঠাই, তোমাদের কামিয়াবি আর সফলতা জিনিসের উন্নতির মধ্যে না, জিনিসের পিছনে মেহনত করার মধ্যে না, তোমাদের কামিয়াবি আর সফলতা একমাত্র আল্লাহ জাল্লা শানহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত দিনের মধ্যে রাখছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত জীবন ব্যবস্থার মধ্যে রাখছেন। তোমরা এই দিন মতো জীবনযাপন করবে, আল্লাহ জাল্লা শানহু তোমাদেরকে কামিয়াবি আর সফলতা দিবেন। বলতেছেন যে ভাই আমরা যখন নাকি আমাদের যোগ্যতা লাগাই, আমাদের মেহনত লাগাই, আমাদের জ্ঞান আর মান দিয়ে বলতেছেন যে পুরো মানব জাতির উপরে মেহনত করবো, আল্লাহ জাল্লা শানহু হইতে পারে মানুষকে প্রকার থেকে বাঁচাবে, মানুষ যে অজ্ঞতার মধ্যে জীবনযাপন করতেছে, পুরো মানব জাতি যে অজ্ঞতার মধ্যে জীবনযাপন করতেছে, আল্লাহ জাল্লা শানহু হইতে পারে আমাদের মেহনতের দ্বারা তাদের জীবনকে পরিবর্তন করবে এবং তাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত দিনের মধ্যে তাদের জিন্দেগি নিয়ে আসবে এবং তারা ওইভাবে জীবনযাপন করতে করতে দুনিয়া এবং আখেরাতের সফলতা নেবেন। বলতেছেন যে আমাদের উম্মতে মুসলিমার জিম্মাদারি এটা, আমাদের দায়িত্ব এটা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসাবে পুরো মানব জাতির উপরে মেহনত করা এটা আমাদের জিম্মাদারি এবং দায়িত্ব। মেরে মেরে মেরে ভাইও اللہ کا دین زندگیوں میں آنے کے لیے بنیادی محنت سے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے جو کروائی امت سے وہ ایمان کی محنت ہے، ایمان کی دعوت ہے، دعوت اللہ اللہ کی طرف دعوت دینا، اللہ کی بڑائی اور عظمت کو بولنا، اللہ سے ہونے کو بولنا اور اللہ سے ہی ہونے کو سننا اور اللہ ہی کی قدرت سے پورا نظام عالم چلتا ہے، اسی کو سوچنا اور ایک ایک انسان کو اس کی دعوت دے کر اس کی طرف لانا، یہ ایمان کی دعوت ہے۔ جس ایمان کی دعوت کے ذریعے دل کی گہرائیوں میں یہ حقیقت اترتی ہے اور جب دل میں یہ حقیقت اتر جایا کرتی ہے تو پھر انسان کے جسم کا ہر ہاتھ ہر عضو اور اس کے ہاتھ پیر آنکھ کان دل و دماغ یہ سب کے سب اللہ کی اطاعت پر آ جاتے ہیں اور اللہ کے نبی کے طریقوں پر زندگی گزارنے پر آ جاتے ہیں اور انسان جب زمین پر اللہ کی مان کر زندگی گزارتا ہے اور اللہ کے حقوق کو پورا کرتا ہے تو اللہ تعالیٰ شان ہو پھر آسمان سے خوش ہو کر اس کی زندگی کے بنانے کے فیصلے کرتے ہیں۔ তো বলতেছেন যে ভাই মানব দিনের উপরে চলার, মানব দিন মতো জীবনযাপন করার জন্য বুনিয়াদী জিনিস এই জিনিস হুজুর আসলাম সাহাবাদেরকে যে মেহনতের উপরে উঠাইছেন, এই মেহনতের দ্বারা মানুষের জিন্দগির মধ্যে দিন আসবে, মানুষ দিন মতো জীবন যাপন করবে। হুজুর আসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে ঈমানের দাওয়াত এবং ঈমানের মেহনতের উপরে উঠাইছেন। ঈমান মানুষের দিনের মধ্যে হাকিকতের সাথে যখন বসবে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের হুকুম মতো দিন মতো চলবে। বলতেছেন যে হুজুর আসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বুনিয়াদ হিসাবে, বুনিয়াদি জিনিস হিসাবে ঈমান মানুষের দিনের মধ্যে হাকিকতের সাথে আসে যাওয়া এই মেহনতের উপরে উঠাইছেন। দাওয়াত আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা, আল্লাহ পাকের বড় বড়ত্বের দিকে মানুষকে ডাকা, আল্লাহ পাকের কুদরতের দিকে মানুষকে ডাকা। বলতেছেন যে এই দাওয়াতের দ্বারা মানুষ যখন নাকি অন্যকে ঈমানের দাওয়াত দেবে, আল্লাহর বড় বড়ত্বের দাওয়াত দেবে। বলতেছেন যে এক একজনকে আল্লাহর বড় বড়ত্বের কথা শুনাইতে থাকবে এবং ঈমানের কথা নিজের জরুরত মনে করে ধ্যানের সাথে শুনতে থাকবে। বলতেছেন যে শোনার মধ্যেও ধ্যানের সাথে ঈমানের কথা শোনা, ঈমানের কথা বলা, ঈমানের দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াতকে মনোযোগ সহকারে শোনা এবং আল্লাহ পাকের কুদরতের কথা চিন্তা করা, আল্লাহর বড় বড়ত্বের কথা অন্যকে দাওয়াত দেওয়া, আল্লাহ পাকের কুদরতের কথা চিন্তা করা। বলতেছেন যে আল্লাহ আল্লাহ শানু যে মাখলুককে কুদরতের দ্বারা সৃষ্টি করছেন, চিন্তা করতে থাকবে, দাওয়াত দিতে থাকবে, আল্লাহর বড় বড়ত্বের কথা মনোযোগ সহকারে শুনতে থাকবে। তখনই ঈমান হাকিকতের সাথে তার দিলের মধ্যে বসবে। যখন নাকি ঈমান হাকিকতের সাথে তার দিলের মধ্যে বসবে, বলতেছেন যে অঙ্গ প্রসঙ্গ আল্লাহ পাকের হুকুমের উপরে ব্যবহার হইতে থাকবে। যখন ঈমান হাকিকতের সাথে দিলের মধ্যে বসবে, এই ঈমানের কুওয়াত এবং শক্তি ঈমানের কারণে তার অঙ্গ প্রসঙ্গ আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করবে, আল্লাহ পাকের হুকুম মতো চলতে থাকবে, সে আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করতে থাকবে, আল্লাহ পাকের নাফরমানির থেকে বাঁচতে থাকবে। বলতেছেন যে ভাই, মানুষ যখন নাকি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ হুকুম মতো জীবনযাপন করে, আল্লাহ পাকের নাফরমানির থেকে তার বাঁচে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিত দিন মতো জীবনযাপন করে, জমিনের মধ্যে যখন নাকি সে আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করে, আল্লাহ আল্লাহ শানহু আসমান থেকে জমিনের মধ্যে তার সমস্ত ভালাইয়ের ফয়সলা করেন। بنیادی چیز دل کا یقین اور دل کا بیدوز یقین کا صحیح ہونا ہے۔ آج ہمارے دلوں میں غلط یقین آ چکا ہے، اس لیے کہ رات دن ہم غلط بات بولتے ہیں، خدا کے غیر سے ہونے کو بولتے ہیں، چیزوں سے ہونے کو بولتے ہیں، اور مخلوقات کی اور دنیا اللہ کے علاوہ دنیا کے انسانوں کی مریضوں کی طاقت اور قوت کو بولتے ہیں۔ حالانکہ ان تمام کی نفی کا ہمیں حکم ہے کلمے میں لا الہ پہلے ہے، پہلے اللہ کے سوا ہر چیز کی نفی کرو، اللہ سوا ہر مخلوق کی نفی کرو۔ دنیا کے انسانوں کے ہاتھ میں کچھ نہیں ہے اور دنیا کی چیزوں میں کچھ نہیں ہے، یہ تمام چیزیں جیسے پیدا ہونے میں اللہ کی محتاج ہے، یہ دنیا کی تمام چیزیں نفع نقصان پہنچانے میں اللہ کی محتاج ہے۔ یہ نہ نفع پہنچا سکتی ہے نہ یہ نقصان پہنچا سکتی ہے، یہ سب تو مخلوق ہے اور محتاج ہے، اپنے وجود میں اللہ کی محتاج اور اپنے استعمال ہونے میں اللہ کی محتاج اور نفع نقصان کے پہنچانے میں اللہ کی محتاج۔ چاہے اللہ نے ان چیزوں میں جو جو تاثیر اور سفات رکھی ہیں، لیکن یہ چیزیں آزاد نہیں ہیں، اللہ کے امر سے جزم نہیں ہے۔ بہت اچھا جی بھائی، যখন নাকি মানুষের দিনের মধ্যে ঈমান হাকিকতের সাথে বসবে তখনই সে আল্লাহর পাকের হুকুম মতো জীবনযাপন করতে পারবে। বলতেছেন যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের হুকুম মতো ব্যবহার হবে। এই ঈমানের মেহনত, ঈমান দিনের মধ্যে বসার জন্য, হাকিকতের সাথে আসার জন্য ঈমানের দাওয়াত, ঈমানের আলোচনা, ঈমানের আলোচনা করতে থাকা, শুনতে থাকা। বলতেছেন যে ভাই, আজকে তো আমরা গলত রাস্তায় চলতেছি। বলতেছেন যে জিনিসকে দেখে চলতেছি, জিনিসের শক্তি আর ক্ষমতাকে দেখে চলতেছি, এই কথা ধারণা করতেছি। জিনিস আমাদের হাতে আসবে আমরা কামিয়াব হবো, মূল্যমান আমাদের হাতে আসবে আমরা কামিয়াব হবো। বলতেছেন যে জিনিসের শক্তিকে আমরা দেখতেছি, জিনিসের অবস্থাকে দেখে, বাচ্চাদের অবস্থাকে দেখে, মূল্যমানের অবস্থাকে দেখে। বলতেছেন যে তাদের অবস্থায় আমাদের দিনের মধ্যে প্রভাব পড়তেছে, ওই প্রভাবের সাথে আমরা এইগুলিকে অর্জন করার জন্য, এইগুলি আমাদের হাতে আসার জন্য আমরা মেহনত করতেছি। বলতেছেন যে ভাই, এই গলত মেহনত থেকে বাহির হয়ে এই গলত রাস্তা থেকে বাহির হয়ে আমরা যখন নাকি সঠিক রাস্তা আসবো, ইমানের দাওয়াত, ইমানের আলোচনা করবো, ইমানের দাওয়াত শুনবো, আল্লাহর বড় বড় সত্য কথা বলতে থাকবো যে আল্লাহ তিনি সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা, তিনি একমাত্র মালিক, সমস্ত মাখলুককে তিনি পরিচালিত করতেছেন। দুনিয়ার মধ্যে যত মাখলুক দেখতেছি, যত শক্তি থেকে শক্তি হোক না কেন, এই সমস্ত মাখলুককে আল্লাহ কুদরতের দ্বারা সৃষ্টি করছেন। এই মাখলুককে সৃষ্টি করে আল্লাহ জাল্লা শানহু মাখলুককে সৃষ্টিকে আজাদ ছাড়িয়ে দেন না, তাদেরকে স্বাধীনতা দিয়ে দেন নাই। বলতেছেন যে ভাই, দুনিয়ার মধ্যে যত মাখলুকের মধ্যে যত তাসির দেখতেছি, যত প্রভাব দেখতেছি, মেরে মহতারাম দোস্ত, আল্লাহ জাল্লা শানহু এই মাখলুকের মধ্যে তাসির দিয়ে, প্রভাব দিয়ে, শক্তি দিয়ে তাদেরকে ছাড়িয়ে দেন নাই, বরং আল্লাহ তার অধীনে রাখছেন, তার কুদরতি ক্ষমতার মধ্যে রাখছেন। বলতেছেন যে এই সব মখলুকের উপর সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের হুকুমের মোতাবেকই, এই মখলুক পরিচালিত হওয়ার মধ্যে আল্লাহ পাকের হুকুমের মোতাবেকই, এই মখলুক নিজস্ব শক্তিতে না কারো কোনো উপকার করতে পারে, না কারো কোনো অপকার করতে পারে, না কারো কোনো ক্ষতি করতে পারে। বলতেছেন যে সব মখলুক যেরকম সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের হুকুমের মোতাবেকই এইভাবে পরিচালিত হওয়ার মধ্যে, তাহাকে লাভ আর ক্ষতি পৌঁছানোর মধ্যেও আল্লাহ পাকের হুকুমের মোতাবেকই নিজস্ব স্বাধীন মত, নিজস্ব স্বাধীনতায় না কারো কোনো উপকার করতে পারে, না কারো কোনো অপকার করতে পারে। বলতেছেন যে ইমানের দাওয়াত দিয়ে আমাদের দিনের মধ্যে ইমানের হাকিকত পয়দা করা, ইমানের ইমান তার হাকিকতের সাথে আমাদের দিনের মধ্যে বসে আমরা ঢোকার থেকে বেঁচে যাই, মখলুকের প্রভাব যেটা আমাদের দিনের মধ্যে পড়ছিল, বলতেছেন যে প্রভাব আমাদের দিন থেকে বাহির হয়ে যায়। এই জন্যই তো ইমানের কলমার মধ্যে প্রথম শব্দ ইলা ইলাহা ইল্লাল্লাহ মা দ্বারা সমস্ত মখলুককে নষ্ট করা হয়েছে। বলতেছেন যে যত বড় শক্তিশালী, যত বড় ক্ষমতাশালী মখলুক হোক না কেন, বলতেছেন যে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টির মধ্যেও আল্লাহ তাদের মোকাবেকি পরিচালিত হওয়ার মধ্যে আল্লাহ তাদের মোকাবেকি যখন এই দাওয়াতকে দিতে থাকবো, আল্লাহ আল্লাহ তাহলে হাকিকতের সাথে ইমানকে আমাদের দিনের মধ্যে বসাই দেবে। মেরে আজিজ ও মেরে ভাইও, ইয়ে তমাম কায়নাত কি হর চিজ इसका पैदा करने वाला एक अल्लाह है, और कायनात की हर चीज में जो कुछ हम देख रहे हैं सिफात और तासीर, इसका पैदा करने वाला भी एक अल्लाह है। लेकिन ये तमाम दुनिया की हर चीज अल्लाह के हुक्म के साथ बिगड़ी हुई है। अल्लाह के हुक्म के बगैर दुनिया की कोई चीज न नफा पहुंचा सकती है, न नुकसान पहुंचा सकती है। ये सब अल्लाह के हुक्म की इबादत है।